হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন রমজান আসে তখন বেহেস্তের দরজা খুলে দেওয়া হয়, দোজখের দরজা বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে শিকড় পরানো হয়। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক জিনিসের যাকাত বা পরিশুদ্ধি আছে। শরীয়তের পরিশুদ্ধি হচ্ছে রোজা, রোজা সবরের অর্ধে। মুছে ফেল মনে যত আছে কালিমা, মুছে ফেল মনে যত আছে কালিমা, ও আকাশে উঠেছে রমজানের চাঁদ মামা, ও আকাশে উঠেছে রমজানের চাঁদ মামা। মুছে ফেল মনে যত আছে কালিমা, মুছে ফেল মনে যত আছে কালিমা, ও আকাশে উঠেছে রমজানের চাঁদ মামা, ও আকাশে উঠেছে রমজানের চাঁদ মামা। একটি বছর পর আবার এলো মাহে রমজান, রহমত বরকত ভরে দিলেন আল্লাহ মেহেরবান। একটি বছর পর আবার এলো মাহে রমজান, রহমত বরকত ভরে দিলেন আল্লাহ মেহেরবান। নামাজ পড়ে দুহা তুলে, নামাজ পড়ে দুহা তুলে, খোদার কাছে চাও ক্ষমা, ও আকাশে উঠেছে রমজানের চাঁদ মামা, ও আকাশে উঠেছে রমজানের চাঁদ মামা। মুছে ফেল মনে যত আছে কালিমা, মুছে ফেল মনে যত আছে কালিমা, ও আকাশে উঠেছে রমজানের চাঁদ মামা, ও আকাশে উঠেছে রমজানের চাঁদ মামা। এই মাসেতে নাজাত পাবে কত পাপি মুসলমান, ক্ষমার দরজা খোলা থাকবে, মাফ করিবে আল্লাহ মহান। এই মাসেতে নাজাত পাবে কত পাপি মুসলমান, ক্ষমার দরজা খোলা থাকবে, মাফ করিবে আল্লাহ মহান। দুহাত তুলে চোখের জলে, দুহাত তুলে চোখের জলে, খোদার কাছে চাও ক্ষমা, ও আকাশে উঠেছে রমজানের চাঁদ মামা, ও আকাশে উঠেছে রমজানের চাঁদ মামা। মুছে ফেল মনে যত আছে কালিমা, মুছে ফেল মনে যত আছে কালিমা, ও আকাশে উঠেছে রমজানের চাঁদ মামা, ও আকাশে উঠেছে রমজানের চাঁদ মামা, ও আকাশে উঠেছে রমজানের চাঁদ মামা, ও আকাশে উঠেছে রমজানের।